মারুফ আর নাহি আনিল মুনকার সবারই জন্য ওয়াজিব। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় আপনার বাড়িতে হইচই করে, প্রতিবেশীতে মাঝখানে একটা দেওয়াল, ওর শব্দ আপনি শুনতে পান, আপনি তার শব্দ সে তার শব্দ সে শুনতে পায়, তার বাড়িতে রোগী আছে, অসুস্থ মানুষ আছে, কিংবা তার বাড়িতে অশান্তি চলছে, কিংবা তার বাড়িতে কেউ মারা গেছে, অশান্তি চলছে, আর আপনি আপনার বাড়িতে হইচই করছেন নিজের ছেলে মেয়ে নিয়ে, এমন হইচই করছেন, এমন আনন্দ প্রকাশ করছেন যে তার প্রতিবেশী শুনতে পাচ্ছে। তারপরে আপনার আপনার রেডিও কিংবা টেপ কিংবা টিভির আওয়াজ এমন ফুলভাবে দিয়েছেন, আপনি গান শুনেন, বেশি গান শুনে না, বাড়িতে রুগী আছে, আর আপনি সাউন্ড এত জোরে দিয়েছেন যে তাদের পরিবেশের প্রতিবেশী কষ্ট পাচ্ছে। আপনার বাড়িতে বল খেলছে ছেলেরা, সেই বল প্রতিবেশীর বাড়িতে গিয়ে কষ্ট দিচ্ছে। তারপরে হাঁস মুরগি তো আছে পাড়া গ্রামে, ছাগল ইত্যাদি, তা দিয়ে কষ্ট দিচ্ছে। এইভাবে আরো কত কষ্ট, সে তো যারা পাড়া গ্রামে বাস করে তারা ভালোই জানে। এমন প্রতিবেশীর বাড়ি, সেই বাড়িটা ভাড়া দেওয়ার কথা, কিন্তু আপনি এমন লোককে ভাড়া দিচ্ছেন যে লোককে ভাড়া দিলে প্রতিবেশী কষ্ট পাবে। যেমন আশেপাশে সবাই ফ্যামিলিওয়ালা, আপনি আপনার বাড়িতে ভাড়া দিচ্ছেন ব্যাচেলরদেরকে, এতে সমস্যা আছে না নেই? সমস্যা আছে, এতেও এক প্রকার কষ্ট দেওয়া হয় প্রতিবেশীকে। তারপর আরো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার উদাহরণ আছে, যে আপনি আপনার জায়গা বিক্রি করবেন, জায়গাটা বিক্রি করবেন কাকে? উচিত হলো শরীয়তের নিয়ম হলো প্রতিবেশীকে। প্রতিবেশী না নেয় তার আলাদা কথা, কিন্তু আপনি প্রতিবেশী নেবেন জানা সত্ত্বেও প্রতিবেশীকে দেবেন না হিংসাতে, কাকে দিচ্ছেন? বাইরের এক লোককে, একটা বাইরের লোককে আপনি ঢোকাচ্ছেন এবং প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। প্রতিবেশী জায়গা কম, তবুও আপনি তাকে জায়গা দিচ্ছেন না, এটাও কিন্তু বৈধ নয়। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু আরদ, যে ব্যক্তির বিক্রয় বিক্রয় জমি থাকবে, বিক্রয় যোগ্য জমি থাকবে, তেমনি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো। প্রতিবেশী খেয়ানত করা, প্রতিবেশীর আমানতটা কি? প্রতিবেশীর মা আপনার কাছে আমানত, প্রতিবেশীর স্ত্রী আপনার কাছে আমানত, প্রতিবেশী ছেলে মেয়ে আপনার কাছে আমানত, আপনি খেয়ানত করলেন। আমি আপনি বিদেশে যাচ্ছেন, প্রতিবেশীকে বললেন ভাই আমার স্ত্রী থাকবে, ছেলে মেয়ে থাকবে, আপনি দেখবেন। আপনি বিদেশে চলে এলেন, সে এখন আপনার স্ত্রীর সঙ্গে গোপনে গোপনে খেয়ানত করতে শুরু করে দিল, এর কত বড় খেয়ানত! এ হলো খেয়ানত, ব্যবচারের খেয়ানত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোন লোক ব্যবচার করে এবং প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার করে, তাহলে প্রতিবেশীর স্ত্রীর ব্যবচার 10 গুণ থেকেও বেশি পাপের কাজ। বাইরের মহিলার সাথে ব্যবচার করা, যে 10টা মহিলার সঙ্গে ব্যবচার করেন, প্রতিবেশীর একটা মহিলার সঙ্গে ব্যবচার করার সমান। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা তুবালিল মারা ইযা নাযালাত বাইনা বাইতাইনি মিনাল আনসার সালিহাইন আল্লাহ তানজিলা বাইনা আবাওয়াইহি। আহা, আনসারদের এমন বাড়ি এমন ঘর যে তাদের দুই পাশে যদি প্রতিবেশী আনসারী প্রতিবেশী থাকে, তাহলে তার মায়ের ঘর যাওয়া লাগে না, মায়ের ঘর যাওয়া দরকার নেই, তারা সেটাই তাদের মায়ের মহিলার মায়ের ঘর পেয়ে যায়, স্বামী নেই কেউ নেই দেখার মতো, কিন্তু সেখানে মায়ের বাড়িতে আছে। প্রতিবেশী যদি ভালো হয় তার কোন মহিলার কোনো কষ্ট হয় না, আর যদি খারাপ হয় তাহলে তো বুঝতেই পারছেন যে নেগড়ে বাঘকে ছাগলের দায়িত্ব দেওয়া, বিড়ালকে মাছ বাঁচতে দেওয়া, চিলকে বিল দেখানো, এই খেয়ালাত করে আপনার সর্বনাশ করবে, এও এক প্রকার ক্ষতি। যে ক্ষতি প্রতিবেশী প্রতিবেশী ক্ষতি করে থাকে যখন তার স্বামী বা বাড়ির লোক বাড়িতে থাকে না। এই হল কিছু মানে ক্ষতির কথা, যে কথা আপনাদেরকে বলবো বলেছিলাম যে প্রতিবেশী প্রতিবেশীর প্রতি দুর্ব্যবহার করে, আর সব থেকে বড় দুর্ব্যবহার হল তার স্ত্রীর সাথে খেয়ালাত করা, তার স্ত্রীর ব্যাপারে খেয়ালাত করা, বাড়ির ব্যাপারে খেয়ালাত করা। একদিন সাহাবি বা ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল যামবি আযাম, সব থেকে বড় গুনাহ কি? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে তুমি আল্লাহর শরীক করবে অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। তারপর আমি জিজ্ঞেস করলাম তারপর কি, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহ রসুল তারপর কি, এই যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করবে, রক্ষক হয়ে ভক্ষক হবে, এটা শরীয়ত চায় না। যে ছেলে ভক্ষক সে যদি ভক্ষক হয় প্রতিবেশী, এবার যদি কেউ বাড়ির লোকের সাথে করে যে প্রতিবেশী প্রতিবেশী স্ত্রীর সঙ্গে যদি ব্যভিচার করে তার কথা বলো কেন, আর যদি বাড়ির লোক ঘরের ভিতরে থেকে ঘরের লোক আপন আত্মীয় স্বজন সে যদি আপনার স্ত্রীর উপরে ঘরের ভেতরে থেকে ঘরের ঢেকি কমি যায় ঘরের শত্রু বিভীষণ হয় তাহলে কত বড় পাপ হতে পারে। এই গুরুত্ব দিয়ে আমরা প্রতিবেশীর হক সম্পর্কে যে আলোচনা ছিল শেষ করছি। আগামীতে ইনশাআল্লাহ অন্য বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেমন যেন আমরা আমাদের নিজেদের মনে প্রাণে নিজেদের বাড়িতে সমাজে প্রতিবেশীতে এবং দেশে বিদেশে সর্বক্ষেত্রেই আমরা সংশোধন আনতে পারি এবং সেখানে ইসলামিক পরিবেশ ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।